বাংলা মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের কোরআন কারীম দিয়ে হেদায়েত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল কোরআন নাজিল হয়েছে এবং বিশ্বজাহানের মানুষের কাছে সুন্দর করে তিনি কোরআনের শিক্ষা পৌঁছে দিয়েছেন। আমরা তাফসীর করব সূরা ইয়াসিন থেকে। এই সূরা রাসূলুল্লাহ সাল্লামের মক্কী জীবনের শেষ দিকে নাজিল হয়েছে, যেমন বলা হয়েছে তাফসীরের কিতাবাদিতে। আর এই সূরার নামকরণ হয়েছে প্রথম আয়াতে যে ইয়াসিন দুটো অক্ষর রয়েছে বিচ্ছিন্ন, এই দিয়ে ইয়াসিন ওই রকমই বিচ্ছিন্ন অক্ষর যেগুলির অর্থ বা যেগুলির উদ্দেশ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই সুরার বিষয়বস্তু তৌহিদ, যা মক্কার আসল বিষয়বস্তু, আল্লাহ পাকের একত্ব, শির্ক থেকে সতর্ক করা, পরকাল সম্পর্কে উপদেশ দেওয়া এবং পরকাল প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বেশ কিছু উপমা দৃষ্টান্ত পেশ করেছেন এতে। এই সুরার ফজিলত সম্পর্কে বেশ কয়েকটি হাদিস রয়েছে, কিন্তু একটিও সহি নয়, হয় জয়ীফ অত্যন্ত দুর্বল আর না হলে জাল। আর সেই বিষয়গুলি হচ্ছে এইরকম, যেমন একটি হাদিস, সেটা হচ্ছে ইয়াসিন হচ্ছে কালবুল কোরআন, প্রত্যেক লিকুল্লে শাইইন কালবুন, প্রত্যেক বস্তুর হৃদয় থাকে, কলব থাকে, আর কোরআনের কলব কোরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন। হাদিস সহি নয়, ভিত্তিহীন হাদিস। আর একটি হাদিস হচ্ছে যে ইকরাউ আলা মাউতাকুম সুরা ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে সুরা ইয়াসিন পাঠ করো, অর্থাৎ যারা এখন শেষ অবস্থায় মৃত্যু মুহূর্তে পৌঁছেই গেছে তাদের সামনে সুরা ইয়াসিন পাঠ করো। আর কেউ কেউ এর অর্থ নিয়েছে যে মরে গিয়ে লাশ পড়ে আছে আর পড়তে থাকো ইয়াসিন। এই বিদাতি কাজও অনেকে করে, মানুষ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা উচিত, জানাজার ব্যবস্থা করা উচিত, আর মাইয়েতে লাশ পড়ে আছে আর কোরআন তেলাওয়াত চলতে আছে, এগুলি বড় বিদাত। আর প্রত্যেকটি বিদাত গুমরাহী। মুমূর্ষু অবস্থায় যখন এখনও দুনিয়া থেকে বিদায় হয়নি তখন সূরা ইয়াসিন পাঠ করা একটিও কোনো সহি হাদিস নেই, অত্যন্ত জয়ীফ দুর্বল হাদিস। সুতরাং এগুলির প্রতি আমল করা ঠিক নয়, বরং সহি হাদিসে রয়েছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে কালিমা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও, তালকিন করো। একদল বলছে যে পড়তে বলো, বলতে বলো যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর একদল বলছে না এভাবে বলবেন না, কারণ ওই সময় অনেকটাই হয়তো বেখেয়াল থাকতে পারে, অস্বীকার করে দিতে পারে, এই জন্য এরকম না বলে তার পাশে সবাই মিলে পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলতে থাকেন, তার কানে যেন আওয়াজটা পৌঁছে, যখন শুনবে তখন স্মরণ করিয়ে দেওয়া হবে। আর স্মরণ করিয়ে দিলে আর তার যদি হুঁশ থাকে তো পড়বে, ভাগ্যবান যদি হয় তো পড়বে। এখন শুরু করি তাফসীর। তাহলে ওয়াজিফার কিতাবগুলিতে বাংলা উর্দুর ওয়াজিফায় যে পাঁচটি সুরাকে ওয়াজিফা হিসাবে পেশ করা হয় তার একটি সুরা ইয়াসিন, সুরা ওয়াকেয়া, সুরা দোখান, সুরা রহমান, এই এই যে করা হয় এগুলি সব মন গড়া কথা। কোরআনে কারিম সবগুলি হচ্ছে তেলাওয়াত ইবাদত, সুতরাং সবগুলি ওয়াজিফা। আর বিশেষ কোনো সুরা অভাব দূর হয়ে যাবে সুরা ওয়াকেয়া পড়লে, অমুক মনের বাসনা পূরণ হয়ে যাবে অমুক সুরা পড়লে, এসবগুলি সব জাল না হয় জয়ীফ, একটিও সহি নয়। একমাত্র সুরা ফাতিহা প্রত্যেক রোগের চিকিৎসা শিফা মিন কুল্লি দা, এই হাদিসটি সহিহ। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনে কেরিমের শপথ করছি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন কোরআনে কেরিমের শপথ করেছেন যা হেকমতে ভরা। হেকমত মানে হচ্ছে যাতে আপনার উপকার আর উপকার রয়েছে, আর যা যুক্তিসঙ্গত একে বলা হেকমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেমন সৃষ্টিতে হেকমত রয়েছে, যুক্তি রয়েছে, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের বিধিবিধান কোরআন এবং হাদিসের বিধানে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, তাতে ইহকাল পরকালের কল্যাণ রয়েছে এবং ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত, যুক্তিসঙ্গত। মানুষ তা উপলব্ধি করতে পারুক আর না পারুক, আপনি যুক্তিতে বুঝছেন না, সেটা আপনার ত্রুটি, আপনার দোষ, কিন্তু কোরআনে কারীম হেকমতপূর্ণ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে হে নবী তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কোরআনে কারীমের শপথ করে বলছেন এই বিষয়টি যে মোহাম্মদ তুমি নিঃসন্দেহে রাসূল, আর আমি এই ঘোষণা করছি যে আল্লাহ আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে রাসূল করেছি। সুতরাং আরব মুশরিকদের জেনে রাখা উচিত যে তোমার রিসালাত সত্য, তানজিল আল আজিজির রাহিম আলা সিরাতি মুস্তাকিম, এবং তুমি সহজ সরল পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে। তাই আল্লাহ পাক নবীকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে তুমি যে পথের ওপর আছো সেটাই হচ্ছে সঠিক পথ, আর আবু জাহাল আবু লাহাব আর মুশরিকরা যে পথের ওপর আছে সেটা হচ্ছে ভুল পথ, এটা জাহান্নামের পথ। তানজিল আল আজিজির রাহিম, আর এই কোরআন মহাপরাক্রান্ত বড় দয়াবানের পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে এই নিশ্চয়তা আল্লাহ পাক দিচ্ছেন যে কোরআনে কেরিম তোমার রচনা করা নাই বা তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে এমন বিষয় নয়, তাতে কোনো রকমের মিথ্যার বাতিলের সংমিশ্রণ নেই, বরং এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল হয়েছে ওয়াহি। কি উদ্দেশ্যে নাজিল হয়েছে? লেতুনুজেরা কওমা মা উনুজেরা আবাহম ফাহম গাফেলুন, যাতে করে এমন সম্প্রদায়কে তুমি সতর্ক করতে পারো হে নবী, যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, দীর্ঘদিন তাদের মাঝে কোনো নবী রাসূল আসেনি। ফাহম গাফেলুন, যার ফলে তারা গাফেল হয়ে পড়েছিল দীর্ঘ সময় ধরে, তাদের কাছে আল্লাহ পাকের হেদায়েত না আসায়, যদিও আশেপাশে আসমানি দিনের সংবাদ ছিল, বনী ইসরায়েলদের কাছে তাওরাত ছিল, এনজিল ছিল, যদিও ধীরে ধীরে তারাও তাতে তাহরিফ বিকৃতি ঘটিয়ে দিয়েছিল, কিন্তু তাতে মূল তৌহিদের বিষয়গুলি শিক্ষা ছিল। বনী ইসরায়েলদের আলেমরা ছিল, পণ্ডিতরা ছিল, তাদের কাছে তৌহিদের সাথে আখেরাতের জ্ঞান ছিল, কিন্তু আরব মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের 300 বছর পূর্বে এই মক্কায় প্রথম শিরক শুরু করে। হোবাল নামক সুন্দর এক পাথর নিয়ে এসে কাবার উপরে রেখে দেয়, আর প্রথম এই পূজা শুরু হয়। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার 300 বছরের আগের যে সময়গুলি ছিল সেগুলিতেও আরবদের মধ্যে মক্কায় কোনো রকমের শিরক আর মূর্তি পূজা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম, আল্লাহ পাকের বাণীর শাস্তির কথার বাস্তবায়ন হয়েছে অধিকাংশ লোকের ওপর, যে অধিকাংশ লোক পথভ্রষ্ট থাকবে, সুতরাং তাদের ওপর আল্লাহ পাকের শাস্তি নেমে আসবে। ইহকাল পরকালে ফাহুম লা ইউমিনুন, সুতরাং তারা বিশ্বাস করবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, নিশ্চয় আমি এই কাফেরদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, শৃঙ্খল দিয়ে দিয়েছি। ফাহিয়া ইলাল আজকান, আর এমন বেড়ি পরিয়ে দিয়েছি শিরক কুফরির বেড়ি, এমন না যে আল্লাহ ফাকর দুনিয়াতে কোনো শৃঙ্খল তাদের গলায় দিয়ে দিয়েছেন। শিরক আর কুফরি আর হটকারিতা, জিদ, অহমিকা, অহংকার করা, এগুলি হচ্ছে এমন বিষয় যেগুলি মানুষকে বিভ্রান্ত করে। আপনার মধ্যে যদি জিদ হয়, জেদি হন, তাহলে সত্য কথা ভাবেন না। আপনার মধ্যে যদি অহংকার থাকে, সত্য গ্রহণ করতে বড় বাধা। আপনার মধ্যে অন্ধত্ব থাকে, সত্য গ্রহণে বড় বাধা। আপনার মধ্যে অজ্ঞতা থাকে, জানলেন না, শিখলেন না, সত্য গ্রহণে বাধা। শিরক কুফরি মজা লাগে, আপনি নিরপেক্ষ হয়ে নিরপেক্ষ হইতে হবে। আপনি এদিকে ঝুঁকে আছেন, ওইদিকে ঝুঁকে আছেন, তাহলে সঠিক পথ পাবেন না, নিরপেক্ষ হইতে হবে। চিন্তাটাকে একটু প্রশস্ত করতে হবে যে দেখি কোনটা ঠিক, তাহলে আল্লাহ হেদায়েত দেবেন। এক পক্ষ নিয়ে এলে কখনো সঠিক কথা বোঝা সম্ভব হয় না। যারাই গুমরা হয়েছে তারাই আগে থেকে এক পক্ষ নিয়ে আছে, আমি এখানে থাকবো, আমার অবস্থান এটাই, আর এর পক্ষে যদি দলিল প্রমাণ পাই তাহলে নিলাম, না হলে নিলাম না, যেটাকে তাসব গোড়ামি অন্ধত্ব বলা হয়, এতেই গুমরা হয়েছে মানব জাতি। তো এই যে অন্ধত্বের আর গোড়ামি আর জিদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছেন, ফাহিয়া ইলাল আজকান, আর সেই বেড়ি এত শক্ত যে সেটা তাদের থুতনি পর্যন্ত গিয়ে পৌঁছেছে। ফাহমুক মাহুন, থুতনি পর্যন্ত যদি কোনো মোটা শৃঙ্খল থাকে তাহলে এদিকে নিচে নামাতে পারবে না, এইদিকে করে থাকে। এইভাবে যদি করে থাকে তাহলে নিচে এইদিকে দেখতেও পারছে না, নড়াচড়াও করতে পারছে না, হক বাতিল সত্য মিথ্যা কোনটা ঠিক বুঝতে পারছে না। এইরকম হচ্ছে কাফের মুশরিক অবাধ্যদের অবস্থা। ওয়াজা আল্লাহ মিম্বাইনা এইদিহিম সাদ্দা ওয়ামিন খালফিহিম সাদ্দা, আর তাদের সামনেও আমি প্রাচীর তৈরি করে দিয়েছি আড়, শিরকুফুরের আড়। অমিন খালফিহিম সাদ্দান, পিছনেও আমি প্রাচীর তৈরি করে দিয়েছি। ফাগ শাই না হোম, অতপর তাদেরকে আমি ঢেকে দিয়েছি। ফাহুম লাইব সেরুন, সুতরাং তারা দেখে না সামনে আর পিছনে আড়। আপনি যদি এরকম সংকীর্ণ জায়গায় থাকেন আর ওপর থেকে ঢেকে দেওয়া হয় তাহলে ওপরে কিছু দেখছেন না, সামনেও দেখছেন না, পিছনেও দেখতে পাচ্ছেন। আল্লাহ এটা কখন করেছেন? যখন মানুষ নিজেই চলে গেছে ওই দিকে, আল্লাহ আগে থেকে করে দেন না। আর এটা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি যে আমরা স্বাধীন, ভালো কাজের দিকে যান আল্লাহ কখনো বাধা দেবেন না, কিন্তু মন্দ কাজের দিকে যখন চলে যাবেন তখন আল্লাহ জবরদস্তি ফিরিয়ে নিয়ে আসবেন না, আপনাকে স্বেচ্ছায় ফিরে আসতে হবে। চিন্তা করে আপনাকে চিন্তার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর আপনার জন্য আল্লাহ পাক দীন ইসলামের শরীয়তের বিধিবিধানও নাজেল করেছেন। আল্লাহ পাক বলছেন ফাহুম লাইবসুর, এই জন্য তারা দেখে না। ওয়াসাওয়ুন আলাইহিম, এদের জন্য সমান কাফের মুশরিক, বিশেষ করে যারা ঈমান নিয়ে আসবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলেছেন, মক্কার লোকেরাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আর আশেপাশের লোকেরাই হোক আর কিয়ামত পর্যন্ত যে কোনো লোক, সবাই এতে সামিল। যারা কুফুরের ওপর একেবারে অটল হয়ে গেছে তাদের জন্য সমান। আনজার তাহমলাম তুনজারহুম, তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়, সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললেন। বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কোরআনকে নাযিল করা, এটি প্রজ্ঞাপন্য কিতাব। কোরআন আরবি ভাষায় নাযিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয়। এটি মহা কল্যাণময় ও নিরাময়, বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে। আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে? দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় আজ রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্যধারায় মানব হৃদয়। আপনি কি চান দুজাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9:00টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন, শাহিদুল্লাহ খান মদন, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ইয়াসিনের আয়াত নম্বর ১১তে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, হে নবী তুমি তাকেই সতর্ক করতে পারবে আর তোমার সতর্কতা থেকে তারাই উপকৃত হবে যারা উপদেশ অনুসরণ করে, যারা উপদেশ শুনবে। ওয়া খাশিয়ার রহমান বিল গাইব, আর দয়াবান আল্লাহকে না দেখে ভয় করবে। প্রথম কথা, উপদেশ শুনতে হবে। আল্লাযীনা ইস্তামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, সূরা যুমার আল্লাহ বলছেন শুনবেন, আর শুনবই না তোমাদের কথা তাহলে হেদায়েত হবে না। মনোযোগ দিয়ে শুনবেন আর ভালো হলে কবুল করবেন, অন্ধই কবুল করবেন না, আল্লাহ বলেছেন। তাহলে উপদেশ অনুসরণ করবে আর না দেখে আল্লাহকে ভয় করবে। যে বলছেন না দেখে আমি বিশ্বাস করি না, কখনো হেদায়েত হবে না। ফাবাশ্বির হুবে মাগফিরাহ, এইরকম লোককে মার্জনার সুসংবাদ দিয়ে দাও হে নবী, ও আজরিন করিম, আর সম্মানজনক পুরস্কারের। ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করি। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আর মানব জাতি, আর তারা সবাই মারা যাবে, যা সামনে পাঠিয়েছে তাও আমি লিখে রাখি। ওয়া আসারাহুম, আর যা পেছনে ছেড়ে এসছে তাও আমি লিখি। এমন কিছু কল্যাণমূলক ভালো কাজ করেছেন যেগুলির নেকি কন্টিনিউ চলতে আছে, সাদকা জারিয়া করে এসছেন, ভালো উপকৃত জ্ঞান, দীন ইসলামের জ্ঞান ছেড়ে এসছেন, ইসলামিক বই, ইসলামিক আলোচনা, দান খায়রাত, যাতে স্থায়ী আপনি পানির ব্যবস্থা করে দিয়ে এসছেন, নামাজের জন্য মসজিদের ব্যবস্থা করে দিয়ে এসছেন, ইয়াতিম বিধবা অভাবী অসহায়দের বাড়িঘর তৈরি করে দিয়ে এসছেন, যে কোনো এমন কাজ যাতে কল্যাণ রয়েছে। মানুষ মরে যাওয়ার পরে ওই নেকিগুলো আসতে থাকবে, আসার রহমের মধ্যে সামিল নেকি আছে। পাপ করে এসছে, সিনেমা হল ছেলে মেয়েদের জন্য রেখেছেন, তোদের এটাই হচ্ছে ইনকাম সোর্স, মদের দোকান একটা লাইসেন্স করে দিয়ে এসছেন, হারাম ব্যবসা খুলে এসছেন, তাহলে মরে গেলেও গোনা পৌঁছিতে থাকবে, গোনার ব্যালেন্স বাড়তে থাকবে। আসার রহম, আল্লাহ পাক তাও তার ফেরেস্তাদেরকে দিয়ে লেখাচ্ছেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফী ইমামিম মুবিন, আর প্রত্যেক বস্তুকে আমি রেকর্ড করে রাখি। ইমামিম মুবিন মানে ফি কিতাবিম মুবিন, এখানে ইমাম মানে হচ্ছে কিতাব, সুস্পষ্ট লিখনীতে, অর্থাৎ আমলনামায়, কর্মলিপিতে। মহান আল্লাহ তারপরে এমন এক এলাকার কথা উল্লেখ করেছেন যেখানে আল্লাহ পাক দুই রসুল পাঠালেন, তারপরে হল না তিন রসুল পাঠালেন, তবুও তারা কুফরি করেছিল। এই রসুলরা আসলে নবী রসুল ছিল, একদল তাফসিরকার বলছেন, আর একদল বলছেন না, ঈসা আলী সাল্লামের পক্ষ থেকে এরা দায়ী মোবাল্লিগ ছিল, ইসলাম প্রচারের জন্য ঈসা আলী সাল্লামের দূত, তারা রসুল এই অর্থে যে ঈসা আলী সাল্লামের পক্ষ থেকে প্রেরিত, আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলে আল্লাহর তারা নবী ছিলেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াদরিবুল্লাহুম মাসালান আসহাবাল কারিয়া, হে নবী মানব জাতির জন্য বা মুশরিকদের জন্য এমন এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত পেশ করে দাও, ঘটনা বর্ণনা করে দাও। ইজ্জা আহল মুরসালুন, যখন তাদের কাছে রসুলগণ এসেছিল, ইজ আরসালনা ইলাইহি মুসনাইনি, স্মরণ করো যখন আমি দুই রাসুলকে পাঠিয়েছিলাম একই যুগে। আল্লাহ পাক আগের যুগগুলিতে একসাথে দুই তিন রাসুলও পাঠিয়েছেন। ফাকাজ্জাবুহুমা, কিন্তু তারা ওই দুইজন রাসুলকে মিথ্যা মনে করলো। ফাআজ্জাজনা বিসালিসিন, তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম তৃতীয় রাসুল দিয়ে। ফাকালু, এই তিনজন রাসুল এসে এক বাক্যে বলল, ইন্না ইলাইকুম মুরসালু, নিশ্চয়ই আমাদেরকে রাসুল করে পাঠানো হয়েছে তোমাদের উদ্দেশ্যে। হক বাতিল, সত্য মিথ্যা, কোনটা ঠিক বুঝতে পারছে না, তোমরা তো আমাদের মতোই মানুষ। ওয়ামা আনজালার রহমান মিন শাই, আর আল্লাহ দয়াবান তিনি এমন কিছু নাজিল করেননি, মিথ্যা কথা বলছো। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা বলছো, তাহলে মানুষ এই জন্য মানবো না, এটা কাফেরদের কথা, নবী মানুষ কি করে হইতে পারে, এটা যেন কোনো মুসলিম না বলে। আল্লাহ বলছেন, নবী বলে দাও, ইন্না মানা বাশার মিসলুকুম, তোমাদের মতে মানুষ, মানুষ হওয়ার দিক থেকে, তবে ওহিদি আল্লাহ সম্মানিত করেছেন। ইউ হাই এলাইয়া কালু, তারা শপথ করে বলেছিল আরো শক্ত করে, রব্বনা ইয়ালামু, আমাদের প্রতিপালক আল্লাহ বেশি ভালো জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয় আমাদের কি অবশ্যই অবশ্যই তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে রাসূল করে। আল্লাহর পক্ষ থেকে যদি তারা নবী রাসূল হন, অথবা যদি ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে হন, আরেক দল বলছে তাহলে আমাদেরকে নবী রাসূল ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে পাঠানো হয়েছে তোমাদেরকে হিদায়ত করার জন্য। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের কাজ হচ্ছে স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া। তবে আয়াতের ভঙ্গিমা বলে যে এরা আল্লাহর নবী এবং রসুলই ছিলেন। কালু ইন্না তাতায়্যারনা বিকুম, তখন ওই কাফের অবাধ্য জাতি বলেছিল যে দেখো তোমাদের কারণে আমাদের ভাগ্য খারাপ হয়েছে। যখনই কোনো বিপদ আপদ আসত, দুর্ভিক্ষ, অভাব, ফসলের ফলন হইল না, তখন বলতো এই যে এরা এসে নবী নবী করছে না, এরা যে আমাদেরকে ধর্মকর্ম করতে নিষেধ করছে, বলছে এক আল্লাহ বলছে না, এদের কারণে এই বিপদ নেমে এসছে দেশ, এগুলি আমাদের মাবুদদের মায়ের পড়েছে এদের ওপর, আর এদের কারণে আমাদেরকেও এই বিপদ পোহাতে হচ্ছে। বিভ্রান্তরা সবসময় ভালো মানুষদেরকে সমাজের জন্য ক্ষতিকর মনে করেছে, অথচ ভালো মানুষদের জন্য আল্লাহ পাকের রহমত এই জমিনে আছে। ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে কুলক্ষণ মনে করছি, লাইন লাম তান্তাহু, তোমরা যদি তোমাদের এসব কথা কাজ থেকে বিরত না থাকো, ইমান ইমান, এক আল্লাহ ওসব বাদ দাও, পরকাল লানার জুমান্নাকুম, যদি না ছাড়ো এসব কথা, তাহলে অবশ্যই তোমাদেরকে পাথর দিয়ে মেরে শেষ করে দেবো। ওয়ালায়ামাসান্নাকুম মিন আযাবুন আলিম, আর অবশ্যই অবশ্যই মর্মান্তিক শাস্তি তোমাদের ওপর এসে পড়বে, কঠিন শাস্তি দেবো। কালু, তখন জবাবে নবীরা বলেছিলেন, পাই এরকম মাকুম, তোমাদের অলক্ষী বা কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে, মানে তোমাদের পাপ, তোমাদের পাপের কারণে এই বিপদ আপদে নেমে আসে, আজাব গজব নেমে আসে, তোমাদের সাথেই রয়েছে, তোমরা পাপ ছেড়ে দাও, শিরকুফুরি ছেড়ে দাও, অবাধ্যতা ছেড়ে দাও, পরকাল সম্পর্কে চিন্তাশীল হও, সৎকর্মশীল হও, বালা মুসিবত বিপদ দূর হয়ে যাবে। আইন যোগ কেরতুম, আচ্ছা বলো তো তোমাদের যদি উপদেশ দেওয়া হয় তো মানবে না, এখানে উজ্জু আছে, বল আনতুম কমন মুসরিফুন, যদি না মানো তাহলে তোমার সীমা লঙ্ঘনকারী জাতি। ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা, একজন লোক ইসলাম গ্রহণ করেছিল, ইমান নিয়ে এসেছিল এই নবীদের ওপর, সত্য দিনকে কবুল করেছিল, ওই কাফেরদের গোত্র থেকে, যার নাম বলা হয়েছে তাফসির কিতাব হাবিব নাজ্জার, ছুতার ছিল সে, সে উপদেশ দিতে এলো, তখন উপদেশ কেন নেবে, তাকেই মেরে ফেললো। আল্লাহ পাক ওই ঘটনা বর্ণনা করেছেন, ওয়াজা মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা, একজন লোক শহরের এক প্রান্ত থেকে ছুটে আসলো, এসে বললো ইয়া কওমে, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, এই যে রাসূল এক দুই তিন রাসূল এসেছে তাদেরকে অনুসরণ করো, মানো, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করো এমন ব্যক্তিদেরকে যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, এরা তোমাদের কাছে টাকা পয়সা চাইছে, কিছু চাইছে, কোনো স্বার্থ আছে তাদের, এরা যখন কিছু চাইছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে, তাহলে তাদের অনুসরণ করো, অহম মুহতাদুন, এবং তারা হেদায়তপ্রাপ্ত, সঠিক পথের উপর আছে, কোনো ভুল কথা তো বলে না, তোমাদের কোনো পাপ করতে তো বলে না, তাদেরকে অনুসরণ করো। অমালি আল্লাহ আবুদুল্লাজি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আর আমার কি হয়ে গেছে যে সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদেরকে তার কাছে ফিরে আসতে হবে, আত্তাখাযু মিন দুনি আলিহা, তাকে বাদ দিয়ে আরও আমি উপাস্য আর মাবুদ ধারণ করব আমি, ইনয়ুরিদিনির রহমান বিযুরিল্লাহ তুগনি আনি শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিযুন, দয়াবান আল্লাহ যদি আমার ক্ষতি সাধনের ইচ্ছা করেন, আমার কোনো অনিষ্ট ইচ্ছা করেন, লা তুগনি আনি শাফাআতুহুম শাইয়্যান, তাহলে এই সব তোমাদের যে উপাস্য রয়েছে এগুলির সুপারিশ কোনো কাজে আসবে না, যে কোনো বাতিল উপাস্য এগুলি আল্লাহর কাছে সুপারিশ করে আমার বিপদ আপদ দূর করতে পারবে না, ওয়ালায়ুন কেজুন, আর আমাকে রক্ষাও করতে পারবে না, ইন্নি ইযাল্লাফি দলালি মুবিন, আমি যদি এরকম করি যে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য ধরবো, তাদের পুজো করব, তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। ইন্নি আমানতুবি রব্বিকুম ফাসমাউন, শুনে রাখো, তোমাদের প্রতিপালক আল্লাহর প্রতি আমি ইমান নিয়ে এসেছি, ফাসমাউন, সুতরাং শুনে রাখো, ভালো করে ঘোষণা দিয়ে দিলাম, আর তোমাদেরকে বলছি শোনো, আর তোমরাও আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো। তখন তারা তাকে হত্যা করে দিল, মারতে মারতে তাকে খুন করিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত দিয়ে দিলেন, কিলাদ খলিল জান্নাত, তখন ওই ব্যক্তিকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের নিয়ামত কবরের জীবনে বারজাখি জীবনেও ভোগ করতে থাকে মানুষ। এই আয়াত প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আজাব আর নিয়ামত সম্পর্কিত যে হাদিসগুলি রয়েছে, মুসনাদ আহমদে লম্বা হাদিস রয়েছে, তারপরে সোনানের কিতাবাদিতে যে হাদিস তিরমিজিতে আবু দাউদ নাসাইতে রয়েছে, এমনকি সহিহ বুখারী তো সংক্ষেপে হাদিস রয়েছে, কবরের আজাবও যেমন সত্য, তেমন কবরের জীবনে সৎকর্মশীল ভালো মানুষদের জন্য আল্লাহ পাকের নিয়ামতও জান্নাতের সত্য, জান্নাতে তুমি প্রবেশ করো। তাআলা, জান্নাতের এই আয়েশ আরাম পাওয়ার পরে সে যখন বারজাখী জীবনে জান্নাতের নিয়ামত ভোগ করতে পেল, তখনও জাতির জন্য দরদ পেশ করছে, জাতির হিতাকাঙ্ক্ষী বলে সে বলছে ইয়া আলাইতা হাই কওমি আলামুন, আমার জাতি যদি জানতে পারত, আমি তো দুনিয়া থেকে চলে এলাম, ওরা তো ভাবলো যে মেরেই দিলাম, এ খারাপ লোক ছিল, কিন্তু যদি জানতে পারতো, বেমা গাফার আলী রব্বি, আমার প্রতিপালক আল্লাহ আমাকে কেন মাফ করেছেন, ওয়াজা আলেন মিনাল মুকরামিন, আর আমাকে কেন সম্মানিত করেছেন, এই ইমান, এই তৌহিদ, এই পরকালমুখী হওয়ার জন্য আল্লাহ আমাকে মাফ করেছেন, সম্মানিত করেছেন, এটা যদি জানতে পারতো তারাও মুসলিম হয়ে যেত, মমিন হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু এই জন্য বলতেন, আল্লাহ মাহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালাম, আল্লাহ আমার এই কাফের জাতিকে তুমি হেদায়ত করো, সঠিক রাস্তা দেখে এরা জানে না, এরা যদি আসল জিনিসটা বুঝতে পারতো যে সত্য নবী, আখেরা সত্য, আল্লাহ পাকের দিন হচ্ছে দিন ইসলাম, তাহলে কখনো এরা পাপে ডুবে থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়া মা আনজালনা আলা কওমিহিম মিন বাদিহিম মিন জুনদিম মিনাস সামা, এই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন, আর এরকম বহু জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ পাকের বড় কোনো সেনাদল পাঠাইতে হয়নি কোনো জাতিকে ধ্বংস করার জন্য। আল্লাহ বলছেন এরপরে তার জাতির ওপর তারপরে কোনো আমি মিন জুনদিন কোনো সেনাবাহিনী পাঠাইনি, যে অনেক ফেরেস্তা পাঠাইতে হয়েছে লড়াই করার জন্য না। অমা কন্যা মুনজালিন, আর আমি এইরকম করেও থাকি না, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, একমাত্র একটি বিকট ভয়ঙ্কর শব্দ হয়, আল্লাহ পাকের এই সেনাবাহিনী যথেষ্ট, একটা বিকট শব্দ, ফায়দাহম খামেদুন, হঠাৎ করে তখন তারা সব নিস্তব্ধ হয়ে যায়, যেমন আগুন জ্বলে নিমে গিয়ে ছায়ে কোনো আগুনের গন্ধ পর্যন্ত থাকে না, চিহ্ন থাকে না, তেমনি আল্লাহ পাকের আজাবের সাথে সাথে ও নিমিয়ে যাওয়া আগুন আর ছায়ের মতো তাদেরকে করে দিই, ঠান্ডা করে দিই। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন, নেক আমলে তৌফিক দান করেন, আমিন, সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়, আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিএস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপ রোড, বার্মিংহাম UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN ZB52, LOID 3096340102, 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 4420824243211। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। Peace TV।